আর ইনশাআল্লাহ ভালো প্রাইজ দেওয়া হবে আপনাদের। তো সবাই খেয়াল রাখবেন। এখন আপনাদের সামনে মাওলানা জাকির হোসেন মাদানী, রাবুয়া মক্তবুদ দাওয়া রিয়াদে কাজ করেন, চাকরি করেন, দাওয়াতের কাজ করেন। তো ওনাকে দাওয়াত দিচ্ছি বা আপনি আসবেন, আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন। সবাই ভালো করে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ এসা পরে। আর আমাদের কেউ অধৈর্য হবেন না, দাস এসা পরে মাওলানা আব্দুল হামিদ ফাইজি সাহেব যে আপনারা হয়তো বই দেখেছেন প্রায় 70-80 খানা বই লেখা হয়েছে, ওনার লেখা বই আমাদের অফিসে প্রায় বাংলা যত বই বেশিরভাগ ওনার লেখা, সবাই জানেন, আগে বক্তব্য শুনেছেন, ইনশাআল্লাহ এসা পরে ওনাকে দেওয়া হবে। أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. برادران اسلام، ماننیا علماء کرام، اسلام درودی، اسلام ہتکانکھی بھائی سکل،